আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার খেয়ার মাঝে লোকে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার আর মাঝে লোকে ছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে দুঃখে ছেলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, তুমি মোর আনন্দ বয়ে ছিলে, আমার খেলা আনন্দে তাই ভুলে ছিলে, আনন্দে তাই ভুলে ছিলে, কেটেছে দিন হেলা গোপন রোগী গভীর প্রাণে, আমার দুঃখ সুখের দানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লোকে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে ছেলে আ আমার হিয়ার মাঝে লোকে ছেলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।